ইমামের কাছে আমার প্রশ্ন হলো, যে কোনো কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে? হ্যাঁ, যদি দেখেন বউয়ের সঙ্গে বউকে আপনি দামি শাড়ি দিলেন এত সাধ্য মতো, এক বউ ওই শাড়ির দাম শুনলে পছন্দ করবে না, আর দাম বাড়াই বলে পছন্দ করবে, তো সেক্ষেত্রে বলতে পারেন। এরকম ভাবে যে সত্য বললে প্যাঁচ লাগে, আপনি জানেন যে ওনার মধ্যে শত্রুতা আছে, আপনি উনি একটা কথা বললো ওনার বিরুদ্ধে আপনি লাগাই দিলেন, এটা প্যাঁচ লাগলো, এর চেয়ে বরং আপনি মনে মাসে মাসে তো আপনার হিতাকাঙ্ক্ষী, দেখবেন যে সে গিয়ে তার সাথে যখন মিশবে তখন আস্তে আস্তে শত্রুতা কেটে যাবে। এরকম যদি কোন জায়গায় মিথ্যা বলতে, ডাইরেক্ট মিথ্যা না, এটাকে তাউরিয়া বলে। কি বলে এটাকে? ডাইরেক্ট মিথ্যা বলা যায় না কোন অবস্থাতেই, তাউরিয়া করা যায়। তাউরিয়া মানে তাউরিয়া বলতেছে মানে বাহ্যিক ভাবে সে বলবে একটা অন্তর্নিহিত অর্থ। ইব্রাহিম আলাইহিস বলেছেন এটা আমার বোন, কেমনি বললেন দিদি বোন, কুফাররা বলতো যে মানে কি বোন, ওই বাপের বোন, আপন বোন, আর ওনার উদ্দেশ্য ছিল দিনী বোন। মূর্তি হত্যা করে ভাঙলেন সব, বড়রা রেখে দিলেন, যখন জিজ্ঞেস করলো বললো বাল ফালাহ কাবির উমাদ, এই বড়টাই করছে, এটা মিথ্যা না? এই বড়টাই কি করেছিল? এটা মিথ্যা হলো কেমনে? এই যে বলা হলো, এই যে খেলো কেন দিকে, মিথ্যা বলা না, বিষয়টা হচ্ছে এই যে তাউরিয়া বলে থাকে। ইব্রাহিম আলাইহিস মূর্তি ভাঙলেন, বড়টাকে রেখে দিলেন, লোকেরা যখন বললো বাল ফালাহ কাবির উমাদ, উনি বললেন যে বড় এই বড়টাই করেছে, কুফাররা মনে করলে এই বড়টাই মানে বড় মূর্তি চাই, আর ওনার উদ্দেশ্যে এই বড়টা মানে ওরা নিজের দিকে, এটা করে তাউরিয়া। কি বলে এটাকে? এরকম তাউরিয়া করা যায়। আজকে শেষ করা গেল না, আগামী জুমাতে শুরু থেকে